আজকের আলোচ্য বিষয় হল ওই আমাদের পুরনো আলোচনার জের পূর্ববর্তী যে সমস্ত জাতি ছিল ধ্বংস হয়েছে, সেই ধ্বংসের কারণ কি কি। আজকে বলবো পাঁচ নম্বর কারণ, সেটা হচ্ছে সঠিক বিচার না করা। বড়লোকদের জন্য একরকম বিচার আর গরিবদের জন্য আর এক রকম বিচার। দেশের আইন যে হয়, মুসলিম দেশের আইনে কোন সংবিধান দ্বারা বিচার হবে? কোরআন ও হাদিসের সংবিধান দ্বারা বিচার হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়ালা তাত্তাবি আহওয়াহুম আম্মা জাআকা মিনাল হক। তুমি আল্লাহ তাআলা যা নাজিল করেছেন, কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন, সেই অনুযায়ী বিচার করো এবং তোমার কাছে যে হক এসেছে সেই হক ছেড়ে দিয়ে ওদের খেয়াল খুশির অনুসরণ করো না, মন গড়া তন্ত্রের অনুসরণ করো না। এই গত কদিন আগে শুনেছেন আপনারা যে সমকামিতাকে বৈধ করা হয়েছে, বলছে এসব পুরনো ধ্যান ধারণা বাদ দিয়ে এখন সকলের সমান অধিকার দিতে হবে, নারী পুরুষ সমান, আর কি বলে সুপুরুষ কাপুরুষ এবং হিজড়ে সবাই সমান। অতএব হিজড়েরও অধিকার আছে, সমকামীদের অধিকার আছে। যদি কেউ বলে আমি মেয়ে ছেলেকে মেয়ে মেয়েতে বিয়ে করবে, মাফি মুশকিল, ছেলে ছেলেকে বিয়ে করবে সমস্যা নেই, যদি বলে কুকুরকে বিয়ে করবে সমস্যা, অধিকার আছে, আমার ইচ্ছা, আমার আমার স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারে, আমি কুকুরকে নিয়ে বাস করতে পারবো, তাই না? আউযুবিল্লাহ। এগুলো কি? মনের খেয়াল খুশির বিচার, তাগুতি আইন, মানুষের মন গড়া। এগুলো তাগুতি আইন কি সব জায়গায় সমান আছে? না, নেই, এতদিন ছিল না, হঠাৎ করে হয়ে গেল, তাই না? এমন কি দেশের যে সংবিধান আছে সেই সংবিধানকেও অযৌক্তিক বলা হচ্ছে। তাহলে কি এগুলো? মানুষের মন গড়া এবং মানুষের, বুঝতেই পাচ্ছেন, কোন সব জায়গাতেই সমালোচিত হচ্ছে এই বিচারধারা। আল্লাহুল মুস্তাআন, আল্লাহর বিধান দ্বারা বিচার করতে হবে দেশে মানুষের মাঝে। আর যদি বিচার যখন করবেন, বিচার করার সময়ে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল, যে ব্যক্তি আল্লাহর নাজিলকৃত বিধান দ্বারা বিচার করবে না সে কাফের, জালেম বা ফাসেক, তিনটের মধ্যে একটা হবে, কাফের, জালেম বা ফাসেক, যাকে আমাদের আলোচ্য বিষয় না। বিচার যখন করবেন, আল্লাহর আইন দিয়ে বিচার করবেন, তখনও আপনি আপনার ভাই ব্রাদারের জন্য যে বিচার করবেন সেই বিচারই পরের জন্য করতে হবে। ঘরের জন্য যে বিচার, পরের জন্য সেই বিচার, পরের জন্য যে বিচার করবেন ঘরের জন্য সেই বিচার। একজন পরের জন্য বিচার যা করবেন আপনার ছেলের জন্য বিচার তাই করবেন, বিচার যেন দুরকম না হয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তাআদিলু, কোন জাতি যদি তোমার দুশ্মন হয় তো দুশ্মন বলে, দুশ্মনের লোক বলে তার বিচারটাকে অন্যরকম করতে হবে। এখানে যেমন ইসলামী আইন আছে, এখানে যদি কোনো অমুসলিম অপরাধ করে তার বিচার কি আলাদা? এরকম যেন না হয়। আর ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, তোমরা ন্যায় বিচার করো, তাকওয়ার কাছাকাছি হলো ন্যায় বিচার করা। বেশ, ওয়াইজা কুলতুম ফাদিলু, কথা বললেও যেমন পরের জন্য বলো তেমনি ঘরের জন্য, যেমন ঘরের জন্য বলো তেমনি পরের জন্য বলো, তাই না? পার্থক্য করলে হবে না, যেমন বড় লোকের জন্য বলো তেমনি গরিবের জন্য বলো, যেমন বাংলাদেশের জন্য বলো তেমনি পাকিস্তানির জন্য বলো। নাকি পাকিস্তানির জন্য আলাদা কথা বলবেন? হিন্দি, ও হিন্দি, ও কথা যাস না। হ্যাঁ, বাংলাদেশের জন্য যেমন আপনি কথা বলবেন, কোল টানবেন, ঝোল টানবেন, সেরকম মুসলিম ভাই বা মানুষ, এটা বাংলাদেশের, ওটা হিন্দি, ওটা পাকিস্তানি, ওটা আমেরিকি, ওটা সৌদি, এরকম দেখলে হবে না, তাই না? বিচার বিচার সব সময় কথা বলার সময়েও আপনার ইনসাফ চাই, বিচার করার সময়েও ইনসাফ চাই। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতে ইলা আহলিহা, আল্লাহ আদেশ করছেন যে তোমরা আমানত তার মালিককে প্রত্যর্পণ করো। ওয়াইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন মানুষের মাঝে বিচার করবে তখন ন্যায় ও ইনসাফের সাথে করবে। ইন্নাল্লাহ নিইমা ইয়াইযুকুম বি দারাত, আল্লাহ তাআলা তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, খুব সুন্দর উপদেশ। ইন্নাল্লাহ কানা সামিআন বাসীরা, আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আরেক আয়াতে বলছে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন। আল্লাহ আদেশ করছেন কিসের? ন্যায় প্রতিষ্ঠা করার, ন্যায় বিচার করতে হবে, ন্যায় কথা বলতে হবে এবং ন্যায়ভাবে সবকিছু, ন্যায়ের সাথে তোমার জীবন যেন প্রতিষ্ঠা হয়। বেশ, কিন্তু পূর্ববর্তী জাতির লোকেরা এটা মানত না। বড় লোকের জন্য এক বিচার ছিল, গরিবের জন্য এক বিচার ছিল, পার্লামেন্টে মেম্বরের ছেলের জন্য একরকম বিচার, আর হানিম মন্ডল ওই গ্রামের বাসিন্দা চাষি হানিম মন্ডলের জন্য আরেক রকম বিচার। দুরকম বিচার চলবে না, তাই না? কোন পার্লামেন্টের মেম্বার যদি পাদে বলে বাতকর্ম করেছে আর হানিম মন্ডল পাদলে বলে পেদেছে, হয় না পার্থক্য? শব্দেরও পার্থক্য হয়। তার মানে দুরকম তোমার কাছে, দুরকম রয়েছে, দু চোখে তুমি দেখছো, দু চোখে দেখা যাবে না। দ্বিমুখী বিচার করা, যেমন দরিদ্রের জন্য এক বিচার, ধনীর জন্য অন্য এক বিচার, স্বদেশীর জন্য এক বিচার ও বিদেশীর জন্য অন্য এক বিচার, স্বদলীয় অপরাধীর জন্য বিচার। দেখেছেন আমাদের শাসন ক্ষমতায় যারা আছে, ক্ষমতাসীন দলের লোক, ক্ষমতাসীন সরকার নিজের দলের লোকের বিচার একরকম করে, আর যদি বিরোধী দলের হয় তাহলে তার বিচার আর এক রকম। এটা হয় না? হয় না। এ গণতন্ত্রের নীতি, গণতন্ত্রের রীতি। গণতন্ত্রের চারটি, রাজনীতির চারটি কি আছে? চারটি নীতি আছে। যদি কেউ মুখস্থ রাখতে পারে, কাজে লাগাতে পারে, সে দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে, বাদশাহ একদিন হবে, বাদশাহ নামই আছে, একদিন হবে। হ্যাঁ, সে চারটি নীতি কি বলতে পারবে বাদশাহ? তাহলে হলেন না আপনি, যে মনে রাখবে সে হবে। হ্যাঁ বাবুল ভাই, মনে আছে রাজনীতির চারটি নীতি? যদি মনে রাখতে পারেন, সেই অনুযায়ী আপনি চলতে পারেন, আপনি দেশের প্রধানমন্ত্রী হবেন। সাম, দান, ভেদ, দণ্ড, এ সব বাঙালি বুঝবে না। সাম মানে হচ্ছে সমতা, যেখানে বিবদমান গোষ্ঠী রয়েছে কি করতে হবে? সন্ধি করতে হবে। দান বিলি করেন, কিছু হলো প্লাকার লাগিয়ে, হ্যাঁ কি বলো এটাকে, প্যানাল ব্যানাল লাগিয়ে না, প্যানাল ব্যানাল লাগিয়ে অমক অমকের পক্ষ থেকে, হ্যাঁ ত্রাণ বিলি হচ্ছে, ত্রাণ দান দান করেন। মানুষকে দান না করলে, আর দেখতেও পাচ্ছেন এখানে যদি আমরা খাবার না দিই লোক আসবে? আসবে না, খেতে দিতে হবে। কোন এক জায়গায় পার্টি করেন, যত ভালো খাবার দেবেন তত লোক বেশি আসবে, এ জানা কথা। হুজুর মিষ্টি না ছড়ালে পিঁপড়ে আসবে না, নীতি তো। রাজনীতিতে হবে না কেন? রাজনীতিতে কি করেন? সাম হলো দান, দান ভেদ, যেখানে দেখবেন সব আপোষে এত মিল, সেখানে আপনার ক্ষতি হচ্ছে, সেখানে কি করেন? ফেরাউনি নীতি, সেখানে ফাটল ধরাও, ডিভাইড অ্যান্ড রুল, হিন্দু মুসলিম সম্প্রীতি নষ্ট করো, ডিভাইড করো, ভাগাভাগি করে দাও, এক জাতিকে দুভাগে ভাগ করে দাও, মুসলমানদের শিয়া সুন্নি ভাগ করে দাও, তাহলে কি হয়ে যাবে? তারা দুর্বল হয়ে যাবে। ওলা তানাযাউ ফাতাফশালু, যখনই ঝগড়া করবেন, বিবাদ করবেন, বিভেদ বিচ্ছিন্ন, তখন কি হবে? বিচ্ছিন্নতা আপনি আসবে, মানুষ দুর্বল হয়ে যাবে। এটা ফেরাউনের নীতি, ফেরাউন এরকম করেছিল, তাই না? ডিভাইড অ্যান্ড রুল। আর একটা কি? দণ্ড, শাস্তি দেন, শাস্তি দেন, সেই শাস্তির ফলে আপনার রাজনীতির গদি টিকবে। এবার শাস্তি দেওয়ার সময় আপনি সাত পাঁচ করতে পারেন, কাউকে দেবেন কাউকে ছাড়বেন, তাই না? এই তিনটে নীতি যদি আপনি জব্দ করে নেন, রপ্ত করে নেন, তাহলে আপনি দেশের প্রধানমন্ত্রী একদম গ্যারান্টি। ঠিক আছে, তো আপনি আপনি শাসন ক্ষমতায় আছেন, আপনি ক্ষমতাসীন সরকার বলে আপনি নিজের দলের লোকের বিচার একরকম করবেন আর বিরোধী দলের লোকের বিচার আর একরকম করবেন, এটা কিন্তু কার নীতি? এটা তাগুতি নীতি, এটা কিন্তু আল্লাহর নীতি না। সদলীয় অপরাধীর এক বিচার, বিরোধী দলের অপরাধীর জন্য অন্য এক বিচার, সাধারণ মানুষের জন্য এক বিচার আর পদাধিকারীর জন্য অন্য এক বিচার, এমন দ্বিমুখী বিচার ন্যায় পরায়ণতার প্রতিকূল। তদনুরূপ বিচারে দণ্ড ঘোষণার পরে তার প্রয়োগে বাধা সৃষ্টি করা, বিচার হয়ে গেল, তার শাস্তি ঘোষণা হয়ে গেল, সাজা ঘোষণা হয়ে গেল, তারপরে এসে আপনি কি করছেন? সুপারিশ করছেন, মন্ত্রী হয়ে সুপারিশ করছেন, মেম্বার হয়ে সুপারিশ করছেন, বা আরো কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে সুপারিশ করছেন, তার কি জন্য সৃষ্টি করছেন? চাপ প্রয়োগ করছেন যাতে সাজাটা মকুব করা হয়, না দেওয়া হয়, ফাঁসির সাজা মকুব করা হয় ইত্যাদি ইত্যাদি। পদমর্যাদা বা সুপারিশ বলে তা কার্যকর করার ব্যাপারে হস্তক্ষেপ করা মানে একটি অপরাধ, যার ফলে ধ্বংস হয়েছে পূর্ববর্তী জাতির লোকেরা। চলেন তার দলিল কি হাদিস শুনেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, তিনি বলছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক উচ্চ বংশীয়া মখজুমি মহিলা, মখজুম বংশ মানে কুরাইশের উচ্চ বংশ, লোকের কাছে জিনিস ধার নিত, অতঃপর তা স্বীকার অস্বীকার করত। দেখছেন চুরি করত না কি করত? কাজল ভাই আপনার কি বলে সাইকেলটা দেন একবার আসি, এর আসার পর সাইকেল সাইকেল আমি নিয়ে নিত, তাই না? কলমটা একবার দেন, কলমটা ব্যবহার করতে করতে তারপর চাইছে কলম, কলমটা কই? ওই কলম তো আমি নিয়ে নেই। নেওয়ার পর জিনিস ধার নিত, তারপরে কি করত? অস্বীকার। অনেকে টাকা নিয়ে এরকম করে, তাই না? টাকা দিয়ে দিয়েছি তোমার, তুমি টাকা তোমার টাকা ফেরত দিয়েছে, অথচ টাকা। এইরকম লোক সত্যি প্রমাণ হলো যে এরকম করে এই মহিলা এই শ্রেণীর চুরি করার ফলে ধরা পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার হাত কেটে ফেলো। আরে সর্বনাশ! এক তো মহিলা, তারপরে উচ্চ বংশের মহিলা, তাকে নিয়ে তার আত্মীয় স্বজন সহ কুরাইশ বংশের লোকেরা বড় উদ্বিগ্ন হয়ে পড়ল। তার হাত যাতে কাটা না যায় সেই চেষ্টায় তারা বলাবলি করলো, আপোষে বলাবলি করছে কি করা যায়, কি করে হাত কাটাটা কি করা যায় মকুব করা যায়। ওর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কে কথা বলবে, কাকে পাঠানো হবে রাসূলুল্লাহর কাছে, রাষ্ট্র নেতার কাছে কাকে পাঠানো হবে? পরিশেষে তারা বলল, স্থির করল, সিদ্ধান্ত নিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র উসামা বিন যায়েদ ছাড়া আর কে ব্যাপারে তার সাথে কথা বলার দুঃসাহস করবে? অত সহজ না, রাসূল সাল্লাল্লাহু এমন ছিলেন যে কথা বলা কঠিন ছিল, ভয় পেত, লোকে কি করত, লোকের মধ্যে একটা সমীহ ছিল, একটা রোপ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলা চারটিখানি কথা না, তাও আবার এমন কথা যেটা সহজ না, তো কে বলবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ভালোবাসেন উসামা বিন যায়েদকে বলা হলো, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে কথা বলো এই ব্যাপারে যাতে করে ওর হাতটা কাটা না যায়। সুতরাং তাদের অনুরোধ মতে উসামা তার সাথে কথা বললেন এবং ওই মহিলার হাত যাতে কাটা না যায় সে ব্যাপারে সুপারিশ করলেন। এর ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ হবে না নাকি রাগ ছিল না আল্লাহ রাসূলের? বললেন, হ্যাঁ উসামা, তুমি কি আল্লাহর দণ্ডবিধি সমূহের এক দণ্ডবিধি কায়েম না হওয়ার ব্যাপারে সুপারিশ করছো? ইয়া উসামা তাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, কি ব্যাপারে তুমি সুপারিশ করছো? অতঃপর তিনি দণ্ডায়মান হয়ে ভাষণে বললেন, খাড়া হয়ে খুতবা দেওয়ার মতো ভাষণ দিয়ে বললেন, আইয়ুহান নাস ইন্নামা আহলাকাল্লাযিনা ক্বাবলাকুম, হে লোক সকল, তোমাদের পূর্ববর্তী উম্মতরা এই জন্যই ধ্বংস হয়েছিল যে, আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শারীফু তারাকুহ ওয়া ইযা সারাকা ফীহিমুদ দঈফু আকামু আলাইহিল হাদ ওয়া আইমুল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লা কাতাতু ইয়াদাহা। প্রসিদ্ধ কথা আপনারা শুনে থাকেন, তাদের উচ্চ বংশীয় বা ধনী লোক চুরি করলে তারা তাকে দণ্ড না দিয়ে ছেড়ে দিত, আর কোন নিম্ন বংশীয় গরিব বা দুর্বল লোক চুরি করলে তারা তাদের তার ওপর দণ্ডবিধি কায়েম করত। পক্ষান্তরে আল্লাহর শপথ, আল্লাহর কসম করে বলছি, লাওয়ান্না ফাতেমা বিনতা মুহাম্মদ, যদি মুহাম্মাদের কন্যা ফাতেমা চুরি করত লা কাতাতু ইয়াদাহা, তাহলে আমি তারও হাত কেটে নিতাম, কেটে দিতাম। বুঝতে পারছেন? পরের জন্য যা বিচার, নিজের মেয়ের জন্য সেম বিচার, পার্থক্য নেই। ধ্বংস হলো কিসে? যদি এরকম না করো তাহলে ধ্বংস তোমাদের আসবে। পূর্ববর্তী জাতিরা এরকম করত, ফলে তারা ধ্বংস হয়েছে। তাহলে ধ্বংসের পঞ্চম নম্বর কারণ হলো কি? বিচারে ন্যায় পরায়ণতা বজায় না রাখা, দুরকম বিচার করা, দুই চোখে দেখা বিচারে। বড়লোকদের জন্য আলাদা বিচার, গরিবদের জন্য আলাদা বিচার, সম্মানীদের জন্য আলাদা বিচার, আর অসম্মানীদের জন্য আলাদা বিচার। এরকম করলে পরে মানুষ ধ্বংসের সম্মুখীন হয়। আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ দেন যেন এইরকম, যেন সব সময় আপনার আমাদের বিচার, বিচার তো বহু জায়গায় করতে হয়, সব মানুষই বিচার করে তাই না? কিছু না হলে পরে বাড়িতে বিচার করবে, বিচারে মনে করুন ছেলে মেয়েদের মাঝে বিচার, দুই ছেলের মাঝে বিচার, দুই স্ত্রী তিন স্ত্রীর মাঝে বিচার, তাই না? তারপরে আপনার চাচা চাচাতো ভাই এদের মাঝে বিচার, বিচার তো হয়েই থাকে, সালিস দেখেন হয়ে থাকে। কিন্তু আমাদের দেশে সালিসে কি হয়? ঠিক ওই রকম পাটাপাটি, কোন পার্টির লোক ও কোন পার্টির লোক, তাই না? পার্টি দেখে, মুখ দেখে ডাল দেওয়া হয়, মুখ দেখে ডাল দেওয়া হয়। তাহলে এরকম করলে পরে এটা ধ্বংসের কারণ, শরীয়তে আমাদের নিষিদ্ধ। আল্লাহ আমাদেরকে পানাহ দেন। রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।